بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين দিন চলে যাব আমরা সবাই থাকব না আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ একদিন চলে যাব আমরা সবাই থাকব না আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين সম্মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক, আমাদের রব, আমাদের রিজিকদাতা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিয়ে থাকেন, বান্দার দোয়া শুনে থাকেন, যে কোনো ভাষায়, যে কোনো অবস্থায়, যে কোনো জায়গা থেকে আল্লাহ পাককে ডাকলে, আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক বান্দার দোয়া শুনে থাকেন, এবং দোয়া কবুল হওয়ায় যদি কোন রকমের বাধা তার মধ্যে না থাকে তো সেই আল্লাহ পাক সেই ডাকে সাড়াও দেন, সেই দোয়া কবুল করে থাকেন। দুনিয়া সম্পর্কে দোয়া হোক আর দিনের দোয়া হোক আখেরাতের দোয়া হোক সব ক্ষেত্রে আল্লাহ পাক দোয়ার নির্দেশ দান করেছেন, এবং আল্লাহ পাক দিন দুনিয়ার সার্বিক ক্ষেত্রে কোন বৈধ জায়েজ দোয়া করলে আল্লাহ পাক তা কবুল করে থাকেন। সালাত এবং সালাম নাজিল হোক পেয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনিও এই দোয়ার ইবাদত করেছেন, যিনিও আল্লাহ পাককে খুব বেশি বেশি দেখেছেন, সুখে দুঃখে শোকে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, এবং আল্লাহ পাক নবীর দোয়া শুনেছেন তার নিজের ক্ষেত্রে, তার দিনের ক্ষেত্রে, তার পরিবারের ক্ষেত্রে, উম্মতের ক্ষেত্রে, দিন ইসলামের ক্ষেত্রে, বিজয়ের ক্ষেত্রে, জেহাদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াই ডাকে সাড়া দিয়েছেন, কবুল করেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কামিয়াব করেছেন, বিজয় দান করেছেন। দোয়া হচ্ছে ইবাদত। আজকের বিষয়বস্তু হচ্ছে দোয়া সম্পর্কে। এই দোয়ার সম্পর্ক রোজার সাথে, রমজানের সাথে বড় মজবুত সম্পর্ক। এই জন্য দোয়ার বিষয়টি রমজানে আলোচনা না করলে অসম্পূর্ণ থেকে যায়। রমজানের মধ্যে যদি বিশেষ আপনার দোয়া না থাকে আপনার জীবনে, আল্লাহ পাককে ডাকতে না পারেন খালেস অন্তর থেকে, তাহলে আপনার ইবাদত বন্দেগীতে ঘাটতি থেকে যায়, অসম্পূর্ণতা থেকে যায়। আর এই উদ্দেশ্যেই স্মরণ করিয়ে দিতে চাই দোয়া সম্পর্কে, যে আল্লাহ পাককে ডাকুন, আল্লাহ পাকের কাছে দোয়া করুন, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে আপনার ইহকালের সার্বিক কল্যাণ আল্লাহ পাকের কাছে চান, পরকালের সার্বিক কল্যাণ আল্লাহ পাকের কাছে চান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডারে কোনো কিছুর অভাব নেই, আল্লাহর কাছে কোনো অভাব নেই। ওয়ালিল্লাহি খাযায়েনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের খাজনার মালিক, আসমান জমিনের ভান্ডারের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু মুনাফিক দুর্বল ইমানের মানুষ এরা বুঝে না, নির্বোধ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সারা বিশ্বকে যদি দিয়ে আল্লাহর নিয়ামত দিয়ে ডুবিয়ে দেন তাতে কোনো অভাব দেখা যাবে না, তাতে কোন রকমের সামান্যতম যে ঘাটতি যে কমে গেল দিলে না, কখনো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে আমরা কেন ত্রুটি রাখব, গাফিলতি করব, যেখানে আল্লাহ পাকের খাজানার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডারে কোন রকমের অভাব নেই। দোয়া সম্পর্কে কোরআনে কারিমের একটি আয়াত পাঠ করেছে সূরা গাফের আয়াত নম্বর ষাট। সূরা গাফের অপর নাম কে বলতে পারেন? সূরা গাফের অপর নাম, কিছু কিছু সূরা আছে যার একাধিক নাম রয়েছে, দুটা বা তারও বেশি নাম রয়েছে। আরব দেশে এই সূরাটাকে আরবি কোরআনে কারিমগুলোতে সূরা গাফের বলে জানে। ভারত বাংলাদেশের ছাপা কোরআনগুলোতে এর আর একটা নাম লেখা রয়েছে, হামি পাশাপাশি দুটো সূরা রয়েছে, হামিম সাজদা, যেটা ভারত বাংলাদেশের কোরআনে কারিমে লেখা আছে, তার অপর নাম হচ্ছে সূরা ফুসসিলাত, ঠিক না? আর যেটা হচ্ছে সূরা মুমিন সেটার নাম হচ্ছে গাফির, সূরা গাফির। তো সূরা মুমিন এক বচন, আর মুমিনুন ১৮ পারা প্রথম সূরা, তাদাফালাহাল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর ষাট ইরশাদ করেছেন এই সূরার, ওয়াকালা রব্বুকুম, তোমাদের প্রতিপালক আল্লাহ পাক বলছেন, উদউনি, আমার নিকট তোমরা দোয়া করো, আমাকে তোমরা ডাকো, উদউনি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ পাক বলছেন নিজে যে আমি আল্লাহ বলছি তোমাদেরকে, হে বান্দারা, যে আমাকে ডাকো, আমার কাছে চাও, আমার নিকট দোয়া করো, প্রার্থনা করো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাক আমি শুনব, কবুল করব, দোয়া কবুল করে তোমাদেরকে দেব। আল্লাহ পাক ব্যাপক রেখেছেন দুনিয়া আখেরাতকে, আমার কাছে চাও, দোয়া করো আমার কাছে, দেব তোমাদেরকে। আর আল্লাহ পাক ওয়াদাও করছেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের ওয়াদার চাইতে পাকা ওয়াদা আর কারো হইতে পারে না। অমান আসদাক মিন আল্লাহ হাদিস, আল্লাহ পাক কোরআন একটা আয়াতে বলছেন আল্লাহর চাইতে অধিক সত্য কথার কার হইতে পারে, আল্লাহর চাইতে বেশি সত্য কথার কার হইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার চাইতে আর কার কথা ভালো কথা হইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদার চাইতে কার ওয়াদা আর বেশি পাকা হইতে পারে। আল্লাহ পাকের ওয়াদা যে দোয়া করো, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। কিন্তু অধিকাংশ মুসলিম সুবহানাল্লাহ আমাদের এত অবহেলা গাফিলতি যে আরাফার ময়দানে গিয়েও যেখানে দোয়া কবুল হওয়ার জায়গা সেখানে গিয়েও ১০-১৫ মিনিট দোয়া করতেই বিরক্তিবোধ শুরু হয়ে যায়, তারপরে সময় কাটাবার জায়গা পায় না, করবটা কি? সারাদিন রাস্তায় ঘোরাঘুরি করে, আর না হয় তামাশা দেখতে যায়, না হয় জাবালে রহমার ওই বেদাতি ভিড় ভাড় করতে যায়, আর নাই কত কি করে, কোথায় ফ্রি খেতে পায়, কোথায় ফ্রি কলা পায়, ফল পায়, জুস পায়, এগুলো খুঁজে বেড়াই, ২-৩ ঘন্টা যে কন্টিনিউ দোয়া করবে জোহর আসর জমা করে নেওয়ার পরে যেটা আরাফায় সুন্নাত, তার তৌফিক হাজারে একটা হাজিকে হয়। দীর্ঘদিন হজে গিয়ে হজের ময়দানে গিয়ে এই তিক্ত অভিজ্ঞতা যে মানুষ কত রকম যে নিয়ত নিয়ে আসছে আর দুনিয়ায় ডুবে আছে, সেখানেও টেলিফোন কান থেকে নামাইতে পারে না, মোবাইল ছাড়তে পারে না। আরাফার দিনেও যদি কানে মোবাইল ধরে থাকে, দুনিয়ার সাথে সম্পর্ক রাখে, তো আল্লাহর সাথে আর সম্পর্ক কখন হবে? আল্লাহ পাক দিতে চাইছেন আর আমাদের চাওয়ার তৌফিক হয় না, কত দুর্বল ইমানের মানুষ আমরা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে দোয়া করো, আমি দোয়া তোমাদের কবুল করব। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, শুনে রাখো, যারা আমার ইবাদতে অহংকার প্রদর্শন করবে, আমার ইবাদত করতে গিয়ে নিজেকে বড় মনে করবে, আমার প্রয়োজন নাই। এখানে ইবাদত মানে দোয়া, এবাদতের তাফসির হচ্ছে দোয়া। তাফসিরকারা একজন লিখেছেন যে যেহেতু প্রসঙ্গ দোয়া আর দোয়াই হচ্ছে এবাদতের আসল মূল বিষয়, যেমন সহিহ মুসলিমে হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলছেন যে আদ দোয়া হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে আসল ইবাদত, দোয়াই হচ্ছে আসল ইবাদত। আর তিরমিজিতে হাদিস রয়েছে যে হাদিসের সনদের দিক থেকে দুর্বল, তবে সহিহ মুসলিমের হাদিসের যেহেতু সমর্থন হয়ে যাচ্ছে এই জন্য পেশ করা যেতে পারে। আর দোয়া মুখুল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের সার, ইবাদতের খোলাসা, ইবাদতের নির্যাস, আসল বস্তু দোয়াই হচ্ছে আসল। এটাকে আপনি নামাজ দিয়ে বুঝতে পারেন, যে সালাত পাঁচ অক্ত সালাত নামাজ আদায় করছেন, নামাজের মধ্যে বাহ্যিক ইবাদত বন্দেগী, শারীরিক ইবাদত বন্দেগী রয়েছে, দাঁড়াচ্ছেন, হাত উঠালেন, বাঁধলেন, বুকে হাত বাঁধলেন, রুকু গেলেন, সেজদায় গেলেন, বসলেন, সালাম ফেললেন, সবগুলি ইবাদত। কিন্তু এর মধ্যে যে দোয়াগুলি রয়েছে ওগুলি হচ্ছে আসল ইবাদত। যদি আপনি শুধু দাঁড়ান, ঝুঁকলেন, রুকু করলেন, সেজদায় পড়লেন, বসলেন আর একটিও দোয়া না পড়েন, না সূরা ফাতিহার দোয়া, সূরা ফাতিহা দোয়া, সূরা ফাতিহা পড়লেন না, না আপনি আত্তাহিয়াতের দোয়া করলেন, আত্তাহিয়াত দোয়া, সালাম নবীর ওপর, তারপরে নেক বান্দাদের ওপর, এগুলো দোয়া না, অবশ্যই দোয়া দোয়া, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ দোয়া, তাসবিহ, এগুলো হচ্ছে দোয়া। দোয়া দুই রকম, আল্লাহ পাকের গুণবাচক দোয়া আর আল্লাহ পাকের কাছে যাচ্ছামূলক দোয়া, চাওয়ার দোয়া আর আল্লাহ পাকের গুণগানমূলক দোয়া। তো সূরা ফাতিহাতে দুই রকমই দোয়া রয়েছে, তাসবিহ গুলো, রুকু সিজদা তাসবিহ, এগুলো এক ধরনের দোয়া, আল্লাহ পাকে ডাকা, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করছেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণগান বয়ান করছেন, যাতে করে আল্লাহ পাকের রহম আপনার উপর হয়। তো নামাজের ভিতরে যে দোয়া তাসবিহ আর সূরা আত্তাহিয়াত দুরুদ ইত্যাদি দোয়া মাসুরা যা রয়েছে সবগুলি দোয়া, আল্লাহ পাকে ডাকা, আল্লাহ পাকে স্মরণ করা, এটা হচ্ছে ইবাদতের মূল। তো আল্লাহ পাক বলছেন যে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদতি অর্থাৎ আমার কাছে দোয়া করায় নিজেকে বড় মনে করবে, আমার কিসের অভাব আছে দোয়া করব, হ্যাঁ আমার কোন অশান্তি আছে দোয়া করব, আমার কোন প্রয়োজন আছে দোয়া করব, যথেষ্ট আছে, এইরকম যদি কারো মন মানসিকতা থাকে তো আল্লাহ পাক বলছেন সাইয়াদ খুলুনা জাহান্নামা দাখিরিন, লাঞ্ছিত অপদস্থহি শীঘ্রই নিশ্চিত জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত অপদস্থ হয়ে। আপনার কাছে যতই থাক না কেন আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কোন রকমের এই যাতে করে কার্পণ্য না থাকে, যে না আমার আর প্রয়োজন নেই, হয়ে গেছে, যা চেয়েছিলাম পেয়ে গেছি, নারী চেয়েছিলাম পেয়ে গেছি, বাড়ি চেয়েছিলাম পেয়ে গেছি, গাড়ি চেয়েছিলাম পেয়ে গেছি, আর কি চাই, হয়ে গেছে, চাকরি চেয়েছিলাম পেয়ে গেছি, ব্যবসা চেয়েছিলাম পেয়ে গেছি, সুস্থতা চেয়েছিলাম পেয়ে গেছি, আর যদি ধার্মিক লোক হয় নামাজ রোজা তো করছি, যথেষ্ট মনে করছে, না না না না, এইরকম অহংকার যেন না থাকে। আইয়ুব আলাইহিস সালামের মতো নবী, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষামূলক স্বর্ণ নিক্ষেপ করছেন, যারা স্বর্ণের কি বলে পঙ্গপাল কুড়াইতে শুরু করেছেন, তখন আল্লাহ পাক বলছেন আলাম আকুন আগনাই তো কাইয়া আইয়ুব, আইয়ুব তোমাকে তো সবচেয়ে ধনী করেছি দেশের, তোমাকে কি ধনী করিনি, অভাবমুক্ত করিনি, তুমি আবার স্বর্ণ কুড়ানো শুরু করেছো কেন? যেমন আম আমের ঝড় যখন হয় আম কুড়াবার জন্য আমরা চলে যাই, হ্যাঁ ওই রকম তিনি ওই স্বর্ণ জমা করতে শুরু করেছেন। আল্লাহ বলছেন তোমাকে কি দিনই, কি অভাব আছে? তাই আলাইসালাম কি জবাব বলেছিলেন, যে আল্লাহ আমি ভুল করে দিলাম, তাহলে না আল্লাহ তোমার রহমত নাজল হচ্ছে, বরকত নাজল হচ্ছে, তো আমি এটা ছাড়বো কেন, তোমার রহমত বরকত নাজল ছাড়বো কেন? তাহলে আমি যত ইমানদার হই আর যতই বড় এলেমওয়ালা হই, আরো তো এলেমের প্রয়োজন রয়েছে, যতই বড় আমলকারী হই আরো তো আমলের প্রয়োজন রয়েছে, যতই বড় ধার্মিক হই তাকওয়া পরহেজগারি অর্জন করনেওয়ালা হোক, তার চাইতে বেশি প্রয়োজন রয়েছে, তাই না? যত বেশি ধন সম্পদ হোক এর বেশি প্রয়োজন রয়েছে, প্রয়োজন আপনার পেটের জন্য না থাকতে পারে, দীন ইসলামের সেবার জন্য রয়েছে, জাতির সেবার জন্য রয়েছে, হ্যাঁ মুসলিম সমাজের উন্নতির জন্য রয়েছে, মুসলিম বিশ্বের উন্নতির জন্য রয়েছে, মুসলিম ভাই বোনদের কল্যাণের জন্য রয়েছে, পয়সার প্রয়োজন রয়েছে, এটা ইসলামিক প্রতিষ্ঠান করেন, একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা ইসলামিক সেন্টার, যে কোনো জায়গায় পয়সার প্রয়োজন রয়েছে, পয়সা আল্লাহ পাকের নিয়ামত, সেটাকে যদি ভালো কাজে লাগানো যায় তো খুব ভালো জিনিস, আর যদি পয়সার হেফাজত করে ভালো কাজে না লাগাতে পারেন তো পয়সা সবচেয়ে বড় বিপদ, পয়সা সবচেয়ে বড় আজাব, অধিকাংশ লোক পয়সার কারণেই গোমরা হয়েছে, কারণ তৈরি হয়েছে পয়সার কারণে, ফেরাউন তৈরি হয়েছে নেতৃত্বের কারণে। হ্যাঁ, এজন্য পয়সা অধিকাংশ লোককে ধ্বংস করেছে, তবে অল্প কিছু লোক যারা পয়সার নিয়ামতের হক আদায় করতে পারবে, আল্লাহ পাক যেভাবে নির্দেশ দান করে সেইভাবে পয়সা কে ব্যবহার করতে পারবে, তাদের জন্য পয়সা আল্লাহ পাকের পার্থিব নিয়ামত। শুধু পয়সা নয়, এছাড়াও অনেক, আপনি সুস্থ আছেন কিন্তু এর চাইতে অধিক সুস্থ থাকার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, আপনার জীবনে মাশাআল্লাহ নিরাপত্তা আছে, এর চাইতে অধিক নিরাপত্তার প্রয়োজন রয়েছে। আপনার ছেলে মেয়ে মাশাআল্লাহ ভালোই লেখাপড়া করছে, এর চাইতে ভালো হওয়ার প্রয়োজন রয়েছে। আপনার বিবি মাশাআল্লাহ ভালো, এর চাইতে ভালো হওয়ার, চরিত্রবতী হওয়ার প্রয়োজন রয়েছে, পরিষ্কার হওয়ার প্রয়োজন রয়েছে। আপনি ইনশাআল্লাহ মুমিন মানুষ, জান্নাত পাবেন, কিন্তু জান্নাতে উচ্চ স্তরের প্রয়োজন রয়েছে, জান্নাতুল ফিরদাউসের প্রয়োজন রয়েছে। তাহলে কোথায় আমাদের অভাব নেই? অভাব তো আছে, প্রয়োজন তো আছে সব ক্ষেত্রে। ওয়ালাকিন লাগেন আলী আন বারকাতিকা, আইয়ুব আলাইহিস সালাম বলছে আল্লাহ তোমার বরকত থেকে আমি কি বিমুখ হব? আমি কি অভাবমুক্ত হয়ে গেছি? তোমার বরকত সবসময় চাই, তোমার রহমত সবসময় চাই। তো আল্লাহ পাক দোয়া করতে বলেছেন, আর যারা দোয়া করায় অবহেলা করে, প্রয়োজন মনে করে না, তাদের উপর আল্লাহ পাক অসন্তুষ্ট হন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় যেখানে সিয়াম রোজার কথা আল্লাহ উল্লেখ করেছেন, 183 নম্বর আয়াত থেকে শুরু করে 187 পর্যন্ত, এর মাঝখানে একটি আয়াত রয়েছে 186 নম্বর আয়াত, সূরা বাকারা 186 নম্বর আয়াত দেখেন মাঝখানে, আর আগে পরে রোজার রমজানের মাসাইল, রোজা রমজানের কথা আল্লাহ উল্লেখ করে মাঝখানে বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমার বান্দা যদি আমার সম্পর্কে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জিজ্ঞেস করে যে আল্লাহকে কেমন করে পাব, আল্লাহর কাছে কেমন করে চাইব, আল্লাহ কি দূরে? এই আয়াতের তাফসীরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, সাহাবারা বলছেন যে আমরা জিজ্ঞেস করলাম একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আকরিবুন রব্বুনা ফানুনাজি আম বাইদুন ফানুনাদি, আমাদের রব আল্লাহ পাক কি নিকটে কাছেই, আল্লাহ কি কাছে? কাছে হইলে আস্তে আস্তে কথা বলবো, আপনি আমার পাশে বসে আছেন তাহলে আস্তে কথা বলবো, আর যদি দূরে থাকেন আর আমাকে ডাকতে আপনাকে তাহলে চিৎকার করে বলবো, ও ভাই শোনেন, তাই না? চিৎকার করে বলবো একবারে লম্বা টান দিয়ে। তো সাহাবারা ওইরকম বললেন যে আল্লাহ কি কাছে? যদি আল্লাহ কাছে হন তো ফানো না জি, আমরা চুপি সারে কথা বলবো, মনে মনে আস্তে আস্তে কথা বলবো আল্লাহর সাথে, মানে মনে মনে ডাকবো আল্লাহকে, চিৎকার করে নয়। আমবাইদুন, নাকি আল্লাহ দূরে? আল্লাহ যদি অনেক দূরে হন তাহলে ফানো না দি, চিৎকার করে ডাকবো, হে আল্লাহ, হে রব, এরকম করে ডাকবো। আমাদের দেশে কিছু এরকম বক্তারা আছে, হুজুর আছে, হ্যাঁ, দোয়াকারীরা আছে, চিৎকার করে ডাকে, হে আল্লাহ, না এরকম করে ডাকা তোরই কেন? উদউ রাব্বাকুম তাদাররুয়ান ওয়া খুফিয়া, আল্লাহ বলছেন যে একগ্র চিত্তে বিনয়ী হয়ে আর খুফিয়া আস্তে আস্তে ডাকো, আস্তে আস্তে মানে নিজেকে শোনান, নিজেকে শোনাই, তাই এমন নয় যে মনে মনে ফিস ফিস করে, নিজেকে শোনান যে আপনি যেটা চাইছেন, পাশে যদি থাকে ডানে বামে থাকে একটু হয়তো শুনতে পাচ্ছে অসুবিধা নেই, কিন্তু চিৎকার করে ডাকবেন এটা দোয়ার আদবের খেলাফ। দোয়া সম্পর্কে অনেক দিক আলোচনা রয়েছে, যদি আল্লাহ পাক সময় দান করে তো ধারাবাহিক কয়েকটা আলোচনা দোয়া সম্পর্কে করা যেতে পারে, কারণ একদিনে দোয়া সম্পর্কে আলোচনা করে এই বিষয়গুলি সবগুলি কমপ্লিট করা সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন জবাবে, যখন সাহাবীরা বললেন যে আল্লাহ কোথায়, আল্লাহকে কি দূরে পাবো না কাছে পাবো, আল্লাহ জবাবে আয়াত নাজিল করলেন, হে নবী ওয়াইজা সাআলাকা ইবাদি আননি, আমার বান্দারা যদি তোমাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আননি আমার সম্পর্কে, কি জিজ্ঞেস করে যে আল্লাহ কাছে না দূরে, আল্লাহকে জোরে ডাকবো না আস্তে ডাকবো, তো বলে দাও ফাইন্নি করিবুন, আল্লাহ পাক নিকটে, আল্লাহ পাক নিকটে, আল্লাহ নিকটেও আছেন আর আরশে আজিমেও আছেন, আল্লাহ নিকটে আছেন আর সাত আসমানের ঊর্ধ্বেও আছেন, না নিকটে হইতে পারেন না দূরে থেকে, নিকটে হইতে পারেন, যত দুর্বল সৃষ্টি তত নিকটে থেকেও আপনার কাজে আসে না, তাই না? আপনার ভাই যদি দুর্বল খোড়া হয় তা আপনার বাড়িতে রেখেও লাভ নাই, একটা চোর ঢুকলেও আপনার সহযোগিতা করতে পারবে না, কিন্তু পাওয়ারফুল যদি হয় তাহলে 50 কিলোমিটার দূর থেকেও হেল্প করতে পারে, পাওয়ারফুল হলে, ঠিক না? তাহলে সৃষ্টির ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে যে যত শক্তিশালী দূরে থাকলেও সে কাজে আসতে পারে, যেমন যার কাছে শাসন ক্ষমতা সরকার, আর সরকার রাজধানীতে বসে আছে কিন্তু হঠাৎ করে একটা গন্ডগোল যদি পল্লী গ্রামে হয় 500 কিলোমিটার দূরে রাজধানী থেকে, তারপরে দ্রুত একবারে সেনাবাহিনী পাঠিয়ে দিতে পারছে, পারছে না পারছে না? তাহলে দুনিয়ার সৃষ্টিতেই যদি 500 কিলোমিটার দূর থেকে দশ মিনিটের মধ্যে একেবারে দ্রুত হাজার হাজার সেনাবাহিনী গিয়ে পৌঁছে গেল সমস্যার সমাধানের জন্য, তাই না? তাহলে রব্বুল আলামিন আল্লাহ, তার সম্পর্কে তো আপনি কল্পনা করে শেষ করতে পারবে না যে কত তিনি ক্ষমতাবান, আর কত কুদরতের মালিক, আর কত আল্লাহ পাক রব্বুল আলামিন মহা জ্ঞানী, তিনি আলিম, তিনি খবীর, তিনি কাদির। হ্যাঁ, চিন্তা করুন তাহলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটে মানে এই নয় যে সর্বত্র বিরাজমান, এটা বিদাতি কথা, এটা গুমরাহী কথা, এটা হচ্ছে ভণ্ডদের কথা। আর কোরআনের কথা যে আল্লাহ নিকটেও আছেন আর আরশে আজিমেও আছে, একটি আয়াত না, সাতের বেশি আয়াতে আল্লাহ পাক বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে সমুন্নত। আল্লাহ কোথায়? আল্লাহ আরশে সমুন্নত, আরো সাত আসমানের ওপরে, সাত আসমানের ওপরেও আল্লাহ আছেন আর কারিব নিকটেও আছে, নিকটেও আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ধরন আমরা জানি না কেমন করে আল্লাহ সাত আসমানের ওপরে থেকেও আপনার স্ত্রীর চাইতেও যে আপনার পাশেই থাকে। হ্যাঁ, বরং আল্লাহ বলছেন যে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আপনার যে মূল একটা শিরা আছে, যেই শিরাটা কেটে দিলে মানুষ বাঁচে না, একেবারে আপনার গলায় লেগে আছে, এর চাইতো কাছে, এর চাইতো কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আল্লাহ কাছেও আছেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমও আছেন, এটা হচ্ছে কোরআনে কারিমের কথা। একটি নিয়ে নিলেন আর একটা ছেড়ে দিলেন, এটা গুমরাহি। আর অস্বীকার করে দিলেন যে আল্লাহ আরো সেটা মানি না, আল্লাহ কোথায় এ প্রশ্নই মানি না, আর জবাবও মানি না, আল্লাহ সর্বত্র বিরাজমান আর সবকিছুতে বিরাজমান, সবকিছুতে বিরাজমান যারা বলবে এরা কুফরি করবে। এই আকীদায় হিন্দুদের, যার ফলে ওরা গাছের পূজা করে, বলছে এর মধ্যেই তো ভগবান আছে। হ্যাঁ, দেবদেবীর পূজা করে, এতেই তো ঈশ্বর আছে, ভগবান আছে। গঙ্গা যমুনার পূজা করে, বলছে এতেই তো ঈশ্বর আছে। হ্যাঁ, সবকিছুতে সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান। এই জন্য তারা বানরের পূজা করে, হনুমানের পূজা করে, ওরা ওই এঁদুরেরও পূজা করে, সাপেরও পূজা করে। আমাদের এলাকায় আমি যখন ছোটবেলায় ছিলাম, এক হিন্দুর বাড়িতে সাপ ঢুকেছে, বিছানায় সাপ দেখেছে, তারপরে বলছে আরে ঘরে দেবতা এসছে, দেবতা এসছে, মারিস না মারিস না, দেবতা এসছে আমাদের ঘরে। আরে তার এক ঘন্টা পরে সাপে দংশন করে নিয়েছে বাড়ির মালিককে, সাপকে তাড়াইলো না, মারলো না, কিছুই করলো না, এক ঘন্টা পরে দংশন করেছে, লোকটি মারা গেল সকালে শুনতে পেলাম। আমরা তখন বারো চোদ্দ বছরের ছেলে, ওই ঘটনা মনে আছে যে হিন্দুদের কাছে দেবতা সবকিছুতেই। এখন মুসলিমও যদি বলে যে আল্লাহ সবকিছুতেই বিরাজমান, তার মানে সাপের মধ্যেও বিরাজমান, এঁদুরেও বিরাজমান, গঙ্গা যমুনাতেও বিরাজমান, আর লক্ষ্মী দুর্গাতেও বিরাজমান, আর জিলানি চিস্তি আর হোসেন মানুষের হেল্লাজও বিরাজমান সবকিছুতে, এর চাইতে বড় কুফুরি আর কি আছে, এর চাইতে বড় কুফুরি কি আছে? এরপরে আর বড় কুফুরি কিছু থাকে না। ফেরাউন তো এই কথা বলেছিল, আনা রব্বুকা, আমার মধ্যে আমি তো রব, তো পার্থক্য কি থাকলো? তাহলে কোনো পার্থক্য নেই। ইসলামের আকীদা এটা, ইসলামের আকীদা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি থেকে পৃথক, তার সৃষ্টি শুধু মানুষ নয়, আসমান জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঊর্ধ্বে রয়েছেন, সাত আসমানের ওপর আরশ রয়েছে, আর আরশে আজিমে আল্লাহ পাক সমুন্নত। কিন্তু আল্লাহ আরশে থেকেও বিভিন্ন দিক থেকে যেগুলি আল্লাহ বেশি জানেন, আল্লাহ পাক নিকটে, সবকিছুর চাইতে নিকটে। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ এই বিষয়টিকে বোঝানোর জন্য বলেছেন একটা উপমা দিয়ে, আকাশের চাঁদ, আকাশের চাঁদ কত দূরে চিন্তা করেন, দূরে কিনা? দূরে না, কত দূরে সূর্য, কত দূরে। আর তারপরেও সৌদি আরবে থাকলেও দেখছেন আরে ঠিক ওইভাবে পূর্ব দিকে সূর্য উঠল যেখানে উঠে, আর ওইখানে গিয়ে সূর্য ডুবলো, ঠিক না, চন্দ্র ওখানে উঠল আর ওখানেই ডুবলো। বাংলাদেশ 5000 কিলোমিটার দূরে চলে গেলেন, 10000 কিলোমিটার দূরে অস্ট্রেলিয়া চলে গেলেন, আমেরিকা চলে, কানাডা চলে গেলেন, সেখানে গিয়ে দেখছেন আরে ভাই ঠিকই তো ওই রকমই, বাংলাদেশ থেকে এত দূর চলে আসলাম, তারপরে তো সূর্য ওই জায়গায় উঠছে আর ডুবছে, ওই জায়গায় চন্দ্র ওই জায়গাতে উঠছে, আর যেখানে যাচ্ছেন চন্দ্র আমার মাথার উপরে, পূর্ণিমার চাঁদ মাথার উপরে। সৌদি আরবে ছিলাম তবুও দেখছিলাম মাথার উপরে রাত্রে, আর এখানে আমেরিকা এসে ওইখানেও দেখছি চন্দ্র মাথার উপর। আপনার সাথে সাথে কিনা বলেন তো দেখি, নাকি 10000 কিলোমিটার দূরে চলে গেল চন্দ্র দূরে হয়ে গেল, বুঝতে পারছেন? চাঁদ কি দূরে হয়ে গেছে বুঝতে পারছেন? কখনো বুঝতে পারেন এত দূরে চলে যাওয়ার পরে, ঠিক না? অথচ চাঁদ আল্লাহ পাকের সামনে আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি, ভালো করে শুনে রাখেন, চন্দ্র সূর্য আল্লাহ পাকের সামনে আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি, আমার সাড়ে তিন হাতের তুলনায় অনেক বড় সৃষ্টি আল্লাহ পাকের, ঠিক না? কিন্তু আল্লাহর কাছে চন্দ্র সূর্য কিছুই নাই, ক্ষুদ্র সৃষ্টি। তাহলে চাঁদ সূর্য যদি আমাদের সাথে সাথে চলতে পারে, যেখানে যাচ্ছেন সেখানে চাঁদ সূর্য মাথার উপর আকাশে দেখতে পাচ্ছেন, ওই রকমই একই অবস্থায় দেখতে পাচ্ছেন। তো রাব্বুল আলামিন সাত আসমানের উপরে আরশেও আছেন, আর ফাইন্নি করিবন তিনি কাছেও আছেন। কিন্তু কখনো এই অস্বীকার করবেন না যে আল্লাহ আরশে না, আর কখনো এই গুমরাহী কথা বলবেন না যে আল্লাহ সর্বত্র সব জায়গায়। সব জায়গায় নয়, সব জায়গার মধ্যে পাক না পাক জায়গায় রয়েছে, সব কিছুর মধ্যে ভালো মন্দ রয়েছে। তাহলে যদি বলেন যে ভালো লোকগুলির মধ্যে আল্লাহ রয়েছে, এইভাবেই তো ভালো লোকদের পূজা শুরু হয়েছে, ওলি আউলিয়ার পূজা শুরু হয়েছে, যে ওলি আউলিয়ার মধ্যে আল্লাহর অবতরণ ঘটে, হিন্দুরা বলে অবতরণ, আর এই সুফি ভণ্ড পীরেরা বলে হলুল হয়েছে, আল্লাহর হলুল হয়েছে, আল্লাহ হলুল মানে অবতরণ ঘটা, ওর মধ্যে ঢুকে পড়ে একাকার হয়ে যাওয়া। তো একাকার হয়ে গেছে, আল্লাহ বিলীন হয়ে গেছে, একাকার হয়ে গেছে, লয় হয়ে গেছে, এগুলি কুফুরি কথা, হিন্দুদের কথা, যা সুফিরা ভারত থেকে আর ইরান থেকে নিয়ে গেছে, ভারতে হিন্দুদের কাছ থেকে আর ইরানি অগ্নিপূজকদের কাছ থেকে পীরতন্ত্রের লোকেরা নিয়ে গেছে, বুঝতে পারছেন? এগুলো ইসলাম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতার দিক থেকে, দুই একটা দিক শুনে নেন বুঝার জন্য, ক্ষমতার দিক থেকে অত্যন্ত নিকটে, আল্লাহ পাক তার জ্ঞানের দিক থেকে অত্যন্ত নিকটে, সবকিছু নিকটবর্তী জ্ঞান জানার দিক থেকে, আপনি পাশে থেকে জানতে পারেন না, কিন্তু আল্লাহ পাক সাত আসমানের ওপর আরো সাজিম থেকে সব জানছেন আমার আপনার অবস্থা, অন্তরের কথাও জানছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জানার দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে আল্লাহর ক্ষমতার বাইরে কোথাও পালিয়ে যেতে পারবেন না। আরে সৌদি আরব থেকে পালিয়ে যেতে পারেন অপরাধ করে, তাই না? যে কোনো দেশ থেকে অপরাধ ক্রাইম করে পালিয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহ পাকের কুদরত থেকে কোথায় পালাবেন? ইনিস্তাতাতু আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু, পালাও কোথায় পালাবে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, এই ক্ষমতা আছে যে ক্ষমতার দ্বারা আল্লাহ পাকের পৃথিবী ছেদ করে কোথাও চলে যাবে? আছে কোথাও কারো কাছে ক্ষমতা আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত দিক থেকে, আর এই রকম বহু দিক হতে পারে যা আমরা জানি না, আল্লাহ নিকটেও আর আল্লাহ আরশে আজিমে, আল্লাহ আরশে আজিমে রয়েছেন আর সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন, সৃষ্টির মধ্যে একাকার হয়ে নয়। আর এটাই আমাদের স্বভাব বলে, এটা আমাদের নেচার বলে, প্রকৃতি বলে। যখন আমরা দোয়া করি, যে কোনো মুসলিম, একটা সাধারণ মুসলিমও যদি দোয়া করে, মূর্খ অশিক্ষিত মুসলিমও দোয়া করে, আল্লাহ ওপর দিকে, ওপর দিকে মনটা যাচ্ছে, তাই না? এমনকি চোখও অনেক সময় ওপর দিকে চলে যায়, আল্লাহ কেন? একটা মহিলা মূর্খ, কিচ্ছু একটা লেখা পড়া জানে না, কয়া জানে না, আলিফ জানে, কিছু জানে না, তারপরে আল্লাহ ওপর দিকে কেন নজর যাচ্ছে? আরে আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয় তো এইদিকে দেখবেন, আল্লাহ এরকম করবেন। কোন লোককে দোয়া করতে দেখেছেন আল্লাহ এরকম করে, আল্লাহ কেন? তার মানে প্রকৃতি বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির ঊর্ধ্বে রয়েছে। আর রহমান ও আলাল আরশিস্তাওয়া, রহমান দয়াবান আরশের উপর সমুন্নত রয়েছেন। আমিন তো মানফিস সামাই, তোমরা কি নির্ভীক, তোমরা কি ভয় করো না সেই জাতে পাককে, সেই সত্তাকে যিনি আকাশের ওপরে, ফিস সামাই মানে আলাস সামাই, ফি আলার অর্থে হয় আরবি ভাষায়, আল্লাহ পাক আকাশের ওপরে সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু আকীদায় আমাদের বেশি রোগ রয়েছে, যার ফলে এই বিষয়টা দোয়ার প্রসঙ্গে আসলো। আল্লাহ বলছেন আমি নিকটে, শুনবেন দোয়া শোনার দিক থেকে নিকটে, আপনি যেই ভাষা দিয়ে ডাকেন আর যতই আসতে ডাকেন, আপনার মনের দোয়া আল্লাহ বুঝতে পারছেন। জবানের দোয়া তো দূরের কথা, মনের দোয়া, আল্লাহ আমার পেটে খিদা লেগেছে কথা বুঝতে পারছেন, আল্লাহ আমার ঘরে ছেলে মেয়ে জন্মেছে ঘরে খেতে নেই, আল্লাহ মনের কথা এখনো মুখে ফুটাননি, আল্লাহ শুনতে পাচ্ছেন আপনার অন্তরের কথা, আল্লাহ অন্তর্যামি আলিমুন বিজাতি সুদুর, আল্লাহ অন্তরের কথা জানছেন। এই জন্য অধিকাংশ মানুষ বিয়ে শাদী করলে বরকত শুরু হয়, যতদিন বিয়ে করেনি বরকত হয় না, পয়সা নষ্ট হয়ে যাচ্ছে এদিক ওদিক ডানে বামে, পয়সা বাঁচাইতে পারে না, বিয়ে করলে বরকত শুরু হয় কোথা থেকে? আল্লাহ দেখছেন যে এই লোক বিয়ে করেছে, এর আর একটা লোকের দায়িত্ব বাড়লো, একে স্ত্রীকে খাওয়াইতে হবে, এর এখন ছেলে মেয়ে হতে যাচ্ছে, একে আরো কিছু ছেলে মেয়েকে খাওয়াইতে হবে, এদের রিজিকের ব্যবস্থা তো আমি করি, আমি রাজ্জাক। তখন দেখা যাচ্ছে যে আল্লাহ পাক বরকতের রাস্তা, রিজিকের রাস্তা খুলে দিচ্ছেন। আল্লাহ মনের দোয়াও শোনেন, জবানের দোয়া আল্লাহ শোনেন, আর আল্লাহ পাক মনের দোয়া শোনেন। মন হচ্ছে আসল, অন্তরের ইখলাস, অন্তরের নিষ্ঠা, অন্তরের খুলুসিয়াত হচ্ছে আসল বিষয়। যত খালেস অন্তর থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, তত বেশি আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হবে। আল্লাহ পাক ওয়াদা করছেন অজীব দাওয়াত দাই, আমি দোয়াকারীর দোয়া শুনে থাকি, দোয়াকারীর দোয়া আমি শুনে থাকি, ইজা দাআনি যখনই দোয়া করুক, ইজা দাআনি। এক একটি কোরআনের বাক্যের ওপর একটু আপনি গভীরভাবে চিন্তা করুন, আল্লাহ পাক দোয়ার জন্য কোনো সময় সীমিত করেন। আরে অফিসিয়াল টাইম আছে আমাদের, এই এতক্ষণের মধ্যে কল করবেন, এতক্ষণের মধ্যে আপনি আসবেন দেখা করতে, না হলে আমাকে পাবেন না, সবার আছে এরকম তাই না? কিন্তু আল্লাহ পাকের কাছে অফিসিয়াল টাইম নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় আরহামুর রাহিমিন। আপনি বাপের সাথেও যদি কথা বলতে চান, মায়ের সাথেও কথা বলতে চান, তারপরে টাইম বুঝেই কথা বলতে হবে। ঘুমের সময় যদি বাপকে জাগিয়ে দেন, মাকে জাগিয়ে দেন, মেজাজ খারাপ হবে, হবে না? হবে, অবশ্যই খারাপ হবে। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে এরকম নেই যে আপনি রাত তিনটার সময় দোয়া করে ফেললেন, আপনি রাত বারোটার সময় দোয়া করে ফেললেন, আপনি দুপুর বেলা বিশ্রামের সময় দোয়া করে ফেললেন, এত গরমের সময় দোয়া করে ফেললেন, আরে ভোরে ভোরে সকালবেলায় দোয়া করে ফেলেছেন। আপনার যদি ফজরের পর ঘুম দেন আর ফজরের পর টেলিফোন চলে আসে, কেমন লাগে, কেমন লাগে আপনাকে, কত সংকীর্ণ আপনার মন মেজাজ। কিন্তু রাব্বুল আলামিন ওয়াসিউল মাগফিরা, সুবহানাল্লাহ, রহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহর রহমত সবকিছুকে পরিব্যাপ্ত শামিল, আল্লাহ পাকের রহমত প্রশস্ত, আল্লাহ পাকের মাগফিরাত হচ্ছে প্রশস্ত। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কাছে কোনো অফিসিয়াল টাইম নেই। ইজা দাআনি, যখন আমার কাছে দোয়া করবে, যখন দোয়া করবে, রাস্তায় চলতে চলতে। অনেক মানুষ মনে করে দোয়া করার জন্য মসজিদে বসতে হবে, না বিশেষ জায়গায় বসতে হবে, একবার নির্জনে বসতে হবে, না রাস্তায় চলতে চলতে। আমি অফিস থেকে বেরিয়েছি, বাসায় যাচ্ছি, বাসা থেকে বেরিয়েছি অফিসে যাচ্ছি, অফিসে ঢুকতে যাচ্ছি, কিন্তু জানি যে ওখানে আমার অনেক শত্রু রয়েছে, আউযুবি কালিমাতিল্লাহি তাআম্মাতিন শাররি মা খালাক, আল্লাহর কাছে দোয়া করে নিলাম। আপনি আপনার কোম্পানিতে যাচ্ছেন, ফ্যাক্টরিতে যাচ্ছেন, আপনি কোন বসের কাছে যাচ্ছেন, জালেমের কাছে যাচ্ছেন, আর ভয় লাগছে, আশঙ্কা লাগছে, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম, দোয়া করে নিলেন। এই দোয়া নয়, এই তো দোয়া আসলে। আপনার মনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনছেন, জবানের কথা চলতে চলতে আপনার দোয়া হয়ে গেল, আপনি দরজা খুলছেন ঢুকবেন সাথে সাথে দোয়া আপনার হয়ে গেল। এই হচ্ছে দোয়া, দোয়া যে কোনো সময় আল্লাহ পাক হচ্ছে এজা দা নেই। কোরআনে করিম সম্পর্কে গভীর ভাবে আল্লাহ চিন্তা করতে বলেছেন, কোরআনে করিমে শুধু তেলাওয়াত করে দিলেন আর খুব বড় কাজ করে দিয়ে ইসলামের বড় খেদমত করে দিয়েছেন, যে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছেন, আর নিজে মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করেন আর কোরআন রমজানে খতম করেন, অনেক বড় মনে হচ্ছে যে একবারে দিনের খাদেম হয়ে গেছেন আর নেক আমল করছেন। না, কোরআনে করিমের তরজমা বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে, গভীর ভাবে চিন্তা করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআন নিয়ে গভীর ভাবে গবেষণা করে না? শুধু আপনি সায়েন্স গবেষণা বুঝেন, না না, গবেষণা গভীর ভাবে চিন্তা করা যে কোরআনে করিম থেকে আমি কি উপলব্ধি করতে পারলাম আর আমার জীবনে এর প্রতিফলন কি ঘটলো, আমি কতটা কোরআনি জীবন গড়তে পেরেছি, এই কোরআনের বাস্তবায়ন আমার জীবনে কতটা দেখা যাচ্ছে, আমি কতটা কোরআনি মুসলিম, কোরআনের কোন কোন আয়াতের উপর আমল এখনো করতে পারিনি। সাহাবায়ে কেরাম সুযোগ খুঁজতেন, যে আল্লাহ বলেছেন মিসকিনকে খাবার দেওয়ার কথা, তো কখন সুযোগ পাবো? আল্লাহ বলেছেন বন্দিকে, অনেকে মিসকিন খাওয়াইছেন হয়তো, অনেকে এতিমকে খাওয়াইছেন বা এতিম পাননি, খুঁজেন। আল্লাহ বলছেন এতিমের কথা, তাহলে এতিমকে খাওয়া খুঁজেন, যে এতিমকে কিভাবে আমি খাওয়াইতে পারি। আল্লাহ বন্দির কথা আসির, আল্লাহ বন্দির কথা বলেছেন, কয়েদিকে আমি আসামিকে কেমন করে খাওয়াইতে পারবো, কখনো তো চিন্তা করলেন না, কখনো তো চিন্তা করলেন না যে কোরআনের এক একটি আয়াত এক একটি বাক্যের ওপর আমি আমল করার সুযোগ পেলাম না পেলাম না আমার লাইফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র ছিল আল কোরআনুল করিম, কোরআনে করিমের বাস্তবায়ন করা। আর আপনি রাসূলের উম্মত, আর আপনার মধ্যে যদি ওই রকম জজবা না থাকে, ওই রকম অনুপ্রেরণা না থাকে যে আমি কোরআনের আয়াতের উপর আমল কি করে করব, দোয়াকে আপনি সীমিত রেখেছেন মসজিদের সাথে। আর এর চাইতে বড় বালা মুসিবত হচ্ছে যদি কবর মাজারে গিয়ে দোয়া মনে করেন যে ওলিয়া উলিয়ার কবরের কাছে গিয়ে আল্লাহকে ডাকলে ওখানে হটলাইন পাবো, তাহলে বিদাতি হারাম দোয়া করলেন আপনি। আর এর চাইতে মারাত্মক হচ্ছে শিরকি দোয়া, যদি মনে করেন যে আল্লাহ পাক সব দায়িত্ব বন্টন করে এই গোস কুতুব জিলানি চিস্তি শাহজালাল এদেরকে দিয়ে দিয়েছেন, সুতরাং এই বাবাদের কাছে চাইলেই পেয়ে যাব, তাহলে আল্লাহ পাকের হক ডাকাতি করে এই আল্লাহ পাকের গোলামদেরকে বান্দাদেরকে দিয়ে দিলেন, কত বড় ডাকাতি করলেন আপনি। মানুষের বাড়ি ডাকাতি করলে এত বড় যখন অপরাধ হয়, তো আল্লাহ পাকের হকে যদি কেউ ডাকাতি করে তাহলে কত বড় অপরাধ সে করলো, চিন্তা করুন। তাহলে শিরকি দোয়া করবেন না, আল্লাহ ছাড়া অন্যকে ডাকবেন না, বিদাতি দোয়া করবেন না যে নবীর কবরের কাছে গিয়ে আর সাহাবীর কবরের কাছে গিয়ে আর পীরদের মাজারে গিয়ে আল্লাহকে ডাকলে মনে হয় হটলাইন পাবো, তাড়াতাড়ি দোয়াটা কবুল হবে, কখনো এরকম বিদাতি দোয়া করবেন না। বিদাতি তরিকায় নবীর তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকায় দোয়া করলে দোয়া কবুল হবে না। আপনার জীবনে যদি শিরক থাকে তাহলে শিরকি জীবনযাপন নিয়ে যদি আপনি দোয়া করেন তাহলে আপনার দোয়া কবুল হবে না। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাবিজ লটকায় আল্লাহ তাদের সাহায্য করেন না, মানে তাদের দোয়া শোনেন না। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ উকিলা ইলাইহি, যারা তাবিজ ঝুলায় তাবিজের ওপরই তাকে কি করে দেওয়া হয়, ন্যস্ত করে দেওয়া হয়, যা তুই তাবিজের কাছে দে, তুই তাবিজ লটকাইস, তোর তোর অথবা তোর বিবির তোর ছেলে মেয়ের অথবা বালা অথবা তাগা বাঁধিস, যা ওই তাগার কাছে ওই বালার কাছেই তুই নে, আমি তোকে দেব না। ফাকাদ ওকেলা এলেইহে, তার সুপুর তাকে করে দেওয়া হয়, তার হাওয়ালা করে দেওয়া হয়, যা ওর কাছেই নে তুই। জি হ্যাঁ, আপনি যদি আপনার বসের সামনে, আপনার বড় বসের সামনে যদি বসের মতো করে যদি শ্রদ্ধা করে বসের চারে বসিয়ে দেন ফোরম্যানকে সুপারভাইজারকে, তাহলে মাইন্ড করবে না? হ্যাঁ, শুধু মাইন্ড করার না, যদি অপমান নিজের জন্য অপমান মনে করে তো আপনাকে সেখান থেকে তাড়িয়েই দেবে, তাড়িয়েই দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে, আল্লাহর জন্য ভালো আপনি দৃষ্টান্ত পেশ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হক, আল্লাহর অসহায় বান্দা আব্দুল কাদের, কাদেরের বান্দাকে দিয়ে দিবেন, কাদেরের হক নিয়ে আব্দুল কাদের জিলানিকে দিয়ে দিলেন। কাদেরের বান্দা, আব্দুল কাদের মানে কি? কাদেরের বান্দা। তো কাদেরের যে গোলাম, আল্লাহর গোলাম, তাকে আপনি আল্লাহর হক দিয়ে দিলেন, তাকে ডাকাছে গাউসুল আজম, ওই জিলানিকে ডাকলেন, তাহলে আল্লাহ পাক তাড়িয়ে দেবেন না তার রহমত থেকে, তার জান্নাত থেকে আল্লাহ পাক তাড়িয়ে দেবেন না? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এই জন্য শিরকের অবস্থায় মারা গেলে জান্নাতকে আল্লাহ হারাম করে দেবেন, আল্লাহ রহমত থেকে চিরতরে তাড়িয়ে দেবেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের কাছে দোয়া করার ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন উজিব দাওয়াতাদ দাইজা দান, দোয়াকারীর দোয়া শুনি যখনই আমার কাছে দোয়া করে, সে যেই কোনো সময় দোয়া করতে পারে। বাস্তব জীবনে পরীক্ষা করে দেখবেন, রাস্তায় চলতে চলতে, আমার অত বসার সময় নেই, বিজি মানুষ, রাস্তায় চলতে চলতে দোয়া করেন, গাড়িতে বসে বসে দোয়া করেন, সিগন্যালে গাড়ি থেমে আছে এক মিনিট দুই মিনিট ধরে, কোনো কাজ পান না, বিরক্ত হচ্ছেন, আর তাড়াহুড়া লাগিয়ে দিয়েছেন, আর হর্ন দেওয়া শুরু করেছেন বেকুবদের মতো, ওই রকম কাজ কেন করবেন? তসবিহ তাহলিল করেন, দোয়া করেন, একটু যে সুযোগ পেয়েছে, আমি এমনি সুযোগ পাই না, এখানে সিগন্যালে গাড়িটা এক দুই মিনিট দাঁড়িয়ে আছে, আল্লাহ পাকের তসবিহ তাহলিল করি, তওবা ইস্তেগফার করি, আল্লাহ পাকের কাছে দোয়া করা শুরু করি। আর দোয়া করার জন্য সবসময় হাত উঠানো জরুরি নয়, সবসময় হাত উঠানোর জন্য কখনো হাত উঠিয়ে দোয়া করবেন আর কখনো বিনা হাত উঠিয়ে দোয়া করবেন। যেই দোয়াগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথচ হাত উঠাননি, সেখানে হাত উঠানো চলবে না। ভালো করে শুনে রাখেন একটি নীতিমালা, ওই দোয়াগুলি রাসূল করেছেন বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ সময়ে, আর হাত না উঠিয়ে দোয়া করে এমনি দোয়া করেছেন, তাহলে আপনাকে এমনিতেই দোয়া করতে, বিনা হাত উঠিয়ে দোয়া করতে। যেমন বাথরুমে যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এইভাবে বাথরুমে যাওয়ার সময়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, করেছেন কি? নবী করেননি, অথচ বাথরুমের দোয়া পড়েছেন। তাহলে আপনিও যখন বাথরুমে ঢুকবেন তখন বিনা হাত উঠাই পড়বেন, হাত যদি উঠান তো বাড়াইলেন ধর্মের ক্ষেত্রে, এর নাম বিদাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, হাত উঠাবেন না আপনি। ওই রকমই স্ত্রী সহবাসের সময় যে দোয়া রয়েছে, যে দোয়া রয়েছে, এই দোয়া পড়তে গিয়ে আপনি যদি হাত উঠানো, নবীর সুন্নত হাত উঠানো নয়, এইভাবে গাড়িতে চড়ার দোয়া রয়েছে, সুবহানাল্লাহি সাখখারালানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, ইত্যাদি ইত্যাদি বহু দোয়া রয়েছে এইরকম। বাড়িতে ঢোকার দোয়া রয়েছে, বাড়ি থেকে বের হওয়ার দোয়া রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাননি। তাহলে যেই জায়গাগুলোতে নবী দোয়া করেছেন অথচ হাত ওঠাননি, আপনি সেখানে হাত উঠাতে পারবেন না। আত্তাহিয়াতের দোয়া পড়ছেন, দুরুদ শরীফ নবীর জন্য দোয়া করেছেন, দুরুদ মানে নবীর জন্য দোয়া করা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহ রহমত নাজিল করো, আল্লাহ বরকত নাজিল করো মুহাম্মদের উপর, দোয়া নাই? অবশ্য দোয়া। কেউ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ নামাজের ভিতরে, তাহলে বিদাত হবে, কারণ নবী এরকম করেননি। দোয়ায়ে মাসুরা নামাজের মধ্যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আযাবিল কবর সালামের আগে খানে পড়ছেন, হাত উঠাবেন চলবে না। তাহলে বোঝা গেল, আমি এই উদাহরণগুলি এই জন্য দিলাম যে সব সময় দোয়ার ক্ষেত্রে হাত উঠানো আবশ্যক নয়, এটা হচ্ছে হাত উঠানো মুস্তাহাব, যেখানে আপনাকে স্বাধীন ছেড়ে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বিশেষ কোনো জায়গা ছিল না, এমনি আম দোয়া সাধারণ দোয়া করছেন, আপনি হাত উঠিয়ে দোয়া করতে পারেন। কিন্তু আপনি দোয়া করবেন, বিনা হাত উঠিয়েও দোয়া করতে পারেন। আল্লাহর কাছে বৃষ্টি চাইছেন, হাত উঠিয়েও বৃষ্টি চাইতে পারেন, আল্লাহ মাসকানা আল্লাহ মাসকানা, আর হাত না উঠিয়েও করতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। দোয়া যে কোনো জায়গায় হতে পারে। আল্লাহ বলছেন এজা দানি, যখনই দোয়া করে ফালিয়াস্তা জি বলি। সুতরাং দোয়া কবুল হওয়ার জন্য শর্ত যেগুলি রয়েছে সেদিকে আল্লাহ ইঙ্গিত করে বলছেন, যেন তারা আমার ডাকে সাড়া দেয়। আল্লাহ পাকের ডাক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দাওয়াত, তাওহীদ প্রতিষ্ঠা করুন। আল্লাহ পাকের ডাক হচ্ছে রেসালাতের দিকে, মুহাম্মদ রাসূলুল্লাহর রেসালাতের শাহাদাত দান করব, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমার ডাকে যেন সাড়া দেয়। আল্লাহ পাকের ডাক হচ্ছে হাইয়া আলা সলাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, আমার ডাকে যেন সাড়া দেয়। বেনামাজি আর মৌসুমি দোয়া করবেন শুধু, আধা নামাজি চার অক্ত তিন অক্ত নামাজ পড়েন, আল্লাহর ডাকে সাড়া দেন না, আর আল্লাহকে ইয়ারব ইয়ারব বলে ডাকবেন, আল্লাহ কি দোয়া শুনবেন? তাহলে ফালিয়াস্তাজিবুলি এটাও বুঝেন, দোয়ার আয়াত বলছি, একটি দোয়ার আয়াতেই আছি। আল্লাহ বলছেন যে আমার ডাকে সাড়া দিও, আমার ডাকে যদি সাড়া দাও তাহলে আমি তোমাদের দোয়া কবুল করব। ওয়ালিও মেনবি, আমার প্রতি বিশ্বাস রাখিও, ইমান, দুটো শর্ত। আমার ডাকে সাড়া দাও মানে আমি যেদিকে ডেকেছি সেদিকে আসো, নেকির কাজে ডাকছি, অগ্রসর হও। ইয়া বাগি আল খাইরি আকবেল, হে কল্যাণ কামনাকারীরা যারা কল্যাণ তালাশ করো, নেকি করতে চাও, আকবেল তোমরা অগ্রসর হও, এগিয়ে আসো, এগিয়ে আসো, এগিয়ে আসো। ইয়া বাগি আসর, আর যারা পাপিষ্ঠ গুনাগার এখনো রমজান মাসে পাপ করছো, আকসের ক্ষান্ত হও, থেমে যাও, থেমে যাও। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে ডাক দেওয়া হয় প্রতি রাতে। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যে আল্লাহ পাক দোয়া কবুল হওয়ার জন্য তার ডাকে সাড়া দিতে বলেছেন, মানে দিন ইসলামের বিধিবিধান পালন করার চেষ্টা করবেন, ফরজ ওয়াজিব পালন করার চেষ্টা করবেন, হারাম কাবিরা থেকে বাঁচার চেষ্টা করবেন, আর আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে মানে তৌহিদ প্রতিষ্ঠাকারী হবেন, আপনার আকীদায় যেন শিরিক না থাকে, বিদাত না থাকে, গুমরাহি না থাকে। রাসূলের তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকায় চলবেন না, আর আল্লাহ পাকের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবেন না। জি হ্যাঁ, এই শর্তগুলি যদি থাকে লা আল্লাহু মিয়ার শুদুন, তাহলে তারা হেদায়াত পেতে পারে, তারা দিক নির্দেশনা পেতে পারে, তাহলে তাদের দোয়ায় কাজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া সম্পর্কে এই কথাগুলি বলেছেন। দোয়া আল্লাহর কাছে খুব প্রিয় আর সম্মানের জিনিস, আদরের জিনিস। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কাছে চাইছেন, আর আল্লাহ পাকের কাছে চাওয়াটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস, বড় আদরের জিনিস। এর বিপরীত আমরা, যারা আমাদের কাছে চাই না, ধারও চাই না আর হেল্পও চাই না, ওদেরকে ভালোবাসি, যা ভাই এই লোক আমার পিছনে দুনিয়ার গরজে ঘুরে না, যদি আমার সাথে চলাফেরা করে কখনো 1000 রিয়ালও ধার চাইল, 500 রিয়ালও ধার চাইল, এইরকম লোক আমরা ভালোবাসি, ঠিক না? সবাই, কিন্তু আমরা সবাই, আর যদি ধার চাই পেরেশান হয়ে যাবেন, আরে আমার সাথে সম্পর্ক হইতে হইতে ধার চাওয়া শুরু করলো রে, ব্যাপার সবার কি যে আছে, তাই না? তারপরে যদি হেল্প চাওয়া শুরু করেন, আরো মুসিবত। শেখ 10,000 টাকা দিয়ে একটু হেল্প করেন, একটু অভাবে আছি, তাহলে আমরা একটু সতর্ক সাবধান, নিয়ে চাইছে কেন রে? হ্যাঁ, এ তাহলে দুনিয়ার গরজে আমার সাথে সম্পর্ক, ঠিক না? আর আল্লাহ পাক এর বিপরীত, আল্লাহ খুশি হন চাইলে, আর না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে, আর সম্মানের বস্তু, আদরের বস্তু হচ্ছে দোয়া। পিয়ানী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি ইবনে মাজার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দোয়া, আল্লাহর কাছে দোয়ার চাইতে প্রিয় বস্তু, আদরের বস্তু আর কিছু নেই। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? দোয়ার চাইতে প্রিয় বস্তু আর আদরের বস্তু আল্লাহর কাছে কিছু নেই। এত আল্লাহ পাক ভালোবাসেন, আমাকে ডাকুক, আমার কাছে চাক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার কাছে চাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেন সমস্ত ইবাদত বন্দেগি নিখুঁত নির্ভেজাল করে খালিস করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটি হাদিস, এটাও তিরমিজিতে রয়েছে আর হাদিসটি হাসান, সেই হাদিসে রয়েছে আবু হুরায়রা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কেউ যদি আল্লাহর কাছে না চাই, আল্লাহর কাছে চাইল না, দোয়া করার তৌফিক হয় না। আর দোয়া করলে গাফিল অন্তর নিয়ে অনেকে দোয়া করে, কিন্তু হাত উঠে আছে আর অন্তর ঘুরে বেড়াচ্ছে, চারদিকে ঘুরে বেড়াচ্ছে, কারো অন্তর বাংলাদেশে, কারো অন্তর বিবির উপর লেগে আছে, কারো অন্তর ছেলে মেয়ের দিকে লেগে আছে, কারো অন্তর পয়সায় লেগে আছে, কারো অন্তর ডিউটিতে লেগে আছে, ব্যবসা বাণিজ্যে লেগে আছে, দুনিয়ায় জড়িয়ে আছে, আর হাত শুধু উঠে আছে। একটু দোয়া করতে বললো, দোয়া করেন, দোয়া করেন, ইফতারের সময় দোয়া করবো, হাত তো উঠিয়ে দিয়েছেন কিন্তু পেটের জ্বালায় পেরেছেন, ও পেট নিয়ে পেরেছেন, অথবা দুনিয়া টেনশন নিয়ে পেরেছেন, ওইদিকে আপনার মন মগজ, তাহলে এই দোয়াতে কাজ হবে না। খালেস অন্তর থেকে একগ্র চিত্তে কাই মনে আল্লাহ পাককে ডাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ, যদি আল্লাহর কাছে কেউ যাচ্ছা না করে, না চায়, দোয়া না করে, ইয়াগযাব আলাইহি, তার উপর নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরেকটি হাদিস শুনুন, সেই হাদিসে রয়েছে, হাদিস আবু দাউদে রয়েছে এবং হাদিসটি সহিহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন করিম, তোমাদের রব আল্লাহ পাক বড়ই লজ্জাশীল, আল্লাহ পাক অত্যন্ত লজ্জাশীল, আর যে যত বেশি লজ্জা করে সে মানুষের মুখ আড়াইতে পারে না, হ্যাঁ কথা আড়াইতে পারেন না, এই জন্য কিছু বললেই লজ্জায় পড়ে দিয়ে দেয়, লজ্জাশীল মানুষ, আর ধার চেয়ে নিয়েছে, আরে জীবনে কাউকে না বলিনি, আর আছে কি করে না বলবো, দিয়ে দিই কিছু, হ্যাঁ কেউ একটু সলভ করেন, ভিক্ষা করে নিল, জীবনে কাউকে না শব্দটা বলা আমার জন্য বড়ই কষ্টকর, হ্যাঁ আর মিথ্যা বলা তো হারাম, আমি তো অসম্ভব বলতে পারবো না, যাও দিয়ে দে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির চাইতে অধিক লজ্জাশীল, হাইয়ুন করিমুন, এবং অত্যন্ত সম্মানিত, সম্মানিত ব্যক্তি ধার করজ দিয়ে দিলে চাই না, কখনো চাইবে না। আর আজকালকার অধিকাংশ মানুষ ধার নেওয়ার পরে ওর নিজের সম্পদ হয়ে গেল, যদি চাই তার কাছে তাহলে দেবে, না হলেও ভুলেই যাবে, চাইল না তার মানে না দিলেও চলবে, ওর নিজের সম্পদ হয়ে গেল। আর বরং আজকাল যদি কারোর সাথে সম্পর্ক খারাপ করার ইচ্ছা হয় তাহলে ধার দিয়ে দাও। আজকাল আমাদের আমানত এত নষ্ট হয়েছে আর খেয়ানত এত বেশি ঢুকে গেছে যে কারোর সাথে সম্পর্ক ভালো ছিল, সম্পর্ক যদি খারাপ করার খুব যদি ইচ্ছা থাকে তাহলে ওকে ধার দিয়ে দেন, আর ধার দিয়ে দেন আর টাইম বেঁধে দেন, ভাই তোমাকে দুই মাসের জন্য দিলাম, দেখেন কত মাস পরে দেয়, আর দেয় কিনা তাই আল্লাহ পাক ভালো জানে। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক অত্যন্ত লজ্জাশীল এবং সম্মানিত, ইস্তাহি মিন আবদিহি, তার বান্দাদের কে বলে খুব লজ্জা করেন, খুব লজ্জায় পড়ে যান, এজা রাফায়াদে, হাত উঠিয়ে দোয়া করলে, তাহলে হাত উঠিয়ে দোয়া করবেন, যে কোন দোয়া, যে দোয়াগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়েছেন, অথবা সাধারণ দোয়া আপনি হাত উঠাবেন। আইয়ারুদ্দাহমা সিফরান, খালি হাতে আল্লাহ পাক ফিরিয়ে দিতে চান না, খালি হাতে ফিরিয়ে দিতে বড় লজ্জাবোধ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন, দোয়াতে অনেক সময় তকদির পাল্টিয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়, ভাগ্য অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এইরকম লিখে রেখেছেন যে এই লোকটি আমার কাছে চাইলে আমি দিয়ে দেবো, চাইলেন না আল্লাহ দিলেন না, এইরকম হতে পারে তকদির মুআল্লাক, অথবা আভ্যন্তরীণ দিক থেকে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, আপনার হয়তো কোনো কিছু নিশ্চিত হবে কিন্তু সেটা হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য দিক থেকে অনেক বেশি ভালো কল্যাণের দিকে রেখেছেন, যা দিয়ে ঘাটতি পূরণ হয়েও বেশি হয়ে গেল, হতে পারে আমাদের এক জায়গায় হয়তো একটু ক্ষয়ক্ষতি হয়ে গেল, এখান থেকে আপনার এক্সিট হয়ে গেল, কিন্তু দেখা গেল যে আলহামদুলিল্লাহ দেশে গিয়ে অনেক কিছু আল্লাহ পাক দিয়ে দিলেন, তাহলে ঘাটতি পূরণ হয়ে অনেক বেশি হয়ে গেল। তো এইরকম ভাবেও আল্লাহ পাক রব্বুল আলামিন তকদিরে পরিবর্তন করতে পারেন, আভ্যন্তরীণ দিক থেকে তকদির পরিবর্তন হতে পারে, অথবা বাহ্যিক দিক থেকে তকদির পরিবর্তন হতে পারে। লায়ারুদ্দুল কাজা ইল্লা দুয়া, দুয়াতে তকদির আল্লাহ পাকের ফয়সালা পরিবর্তন হতে পারে। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির, আর আয়ু বৃদ্ধি হতে পারে নেক কাজ করলে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখলে, বাপ মায়ের সেবা করলে, বাপ মার সাথে সদ্ব্যবহার করলে, ভাই বোন আত্মীয় স্বজন খালা ফুফুদের সাথে সদ্ব্যবহার করলে, ইয়াতিম বিধবা দুর্বল নারীদের সাথে সদ্ব্যবহার করলে, ভালো ব্যবহার করলে, দুর্বলদের সাহায্য করলে মানুষের তকদির পাল্টে যায়, আয়ু বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার কাছে দোয়া করার তৌফিক দান করেন, আমাদের দোয়া যেন আল্লাহ পাক কবুল করেন, আর দোয়া কবুল হয় যেসব বাধা রয়েছে, শিরক বিদআত বা হারাম খাওয়া বা এই ধরনের আরো বেশ কিছু রয়েছে, ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা আগামী অন্য কোন আলোচনাতে আবার হয়তো পেশ করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলি থেকে আমাদের মুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বালা মুসিবত আমাদের যেন দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে আমাদেরকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে ইফতার ক্যাম্পে আমাদের দিনী ভাইদেরকে ইমান ইসলামের ভিত্তিতে ইফতারে বসার সুযোগ দান করেছেন রমজানুল মোবারকে, আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌসে বসার যেন সুযোগ দান করেন, নবীর শাফাআত যেন দান করেন, আল্লাহ পাক হাউজে কাউসারের পানি যেন দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আখিরাতের হিসাব যেন সহজ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুল পার হওয়াকে